হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে খাদ্য ও যৌন চাহিদা থেকে বিরত রেখেছি, আমাকে তার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিন। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, আমাকে তার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিন। বর্ণনাকারী বলেন, তাদের উভয়কেই সুপারিশ করার অনুমতি দেয়া হবে। ওঠো ওঠো জলদি করে, ওঠো ওঠো জলদি করে, ও হে মুমিন ভাই, সাহরি খাওয়ার সময় জিয়ার বেশি বাকি নাই, সাহরি খাওয়ার সময় জিয়ার বেশি বাকি নাই, ওঠো ওঠো জলদি করে, ওঠো ওঠো জলদি করে, ও হে মুমিন ভাই, সাহরি খাওয়ার সময় যে আর বেশি বাকি নাই, সাহরি খাওয়ার সময় যে আর বেশি বাকি নাই, বেশি বাকি নাই, ওই গগনে হাসছে দেখো রমজানেরই চাঁদ, ধরার বুকে নিয়ে এলো খুদার রহমত, ওই গগনে হাসছে দেখো রমজানেরই চাঁদ, ধরার বুকে নিয়ে এলো খুদার রহমত, রহমতেরই ছায়া তলে, রহমতেরই ছায়া তলে, নাও না তুমি ঠাই, সাহরি খাওয়ার সময় যে আর বেশি বাকি নাই, ওঠো ওঠো জলদি করে, ওঠো ওঠো জলদি করে, ও হে মুমিন ভাই, সাহরি খাওয়ার সময় যে আর বেশি বাকি নাই, সাহরি খাওয়ার সময় যে আর বেশি বাকি না, রমজান এলে মহান প্রভু রহম দেয় যে ঢেলে, দোজখের দ্বার বন্ধ করে জান্নাতের দ্বার খুলে, রমজান এলে মহান প্রভু রহম দেয় যে ঢেলে, দোজখের দ্বার বন্ধ করে জান্নাতের দ্বার খুলে, নামাজ রোজা না করিলে, নামাজ রোজা না করিলে কোনো উপায় নাই, সাহরি খাওয়ার সময় যে আর বেশি বাকি নাই, ওঠো ওঠো জলদি করে, ওঠো ওঠো জলদি করে, ও হে মুমিন ভাই, সাহরি খাওয়ার সময় যে আর বেশি বাকি নাই, সাহরি খাওয়ার সময় যে আর বেশি বাকি নাই, ওঠো ওঠো জলদি করে, ওঠো ওঠো জলদি করে, ও হে মুমিন ভাই,